সত্যিকার আল্লাহর বান্দা হলি আল্লাহ ফাকরাবুল্লা আলম শুক্রিয়া জ্ঞাপন করবে এবং তোমরা হালাল ভক্ষণ করবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইন্নামা হাররামা আলাইকুম মাইতাতা ওয়াদদামা ওয়ালাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদ ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। এই বিষয়টিকে আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন করিমে আরো কয়েকটি জায়গায় বর্ণনা করেছেন যে আল্লাহ ফাকরাবুল কয়েকটি বস্তুকে হারাম করেছেন অকাট্য ভাবে। আর এইভাবে এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে যেসব বস্তুকে হারাম করা হয়েছে সেগুলি সম্পর্কে নীতিমালা বলে দেওয়া হয়েছে। ইন্নামা হাররামা আলাইকুল মাইতা, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের ওপর মৃতকে হারাম করেছেন, ওয়াদ্দাম এবং রক্তকে হারাম করেছেন, ওয়াল্লাহমাল খিনজির শুকুরের গোস্তকে আল্লাহ পাক হারাম করেছেন, ওমা ওহিল্লা লিগাইরিল্লাহি বিহ আর যেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হবে, যেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হবে, যদি জবাইয়ের সময় আল্লাহরও নাম নেওয়া হয় কিন্তু সেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, সেটাও হারাম। এইরকমই যদি আল্লাহর জন্যই জবাই করা হয় কিন্তু জবাই করার সময় আল্লাহ ফাকর রব্বুল আলমিনের নাম না নেওয়া হয়, আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়, সেটাও হারাম। এইরকমই আল্লাহর নাম নিয়ে হয়তো জবাই করা হইল কিন্তু আল্লাহ ছাড়া অন্যের আস্থা নাই, কোনো দেব দেবীর দরবারে যদি জবাই করা হয় তাহলে তাও হচ্ছে হারাম। আল্লাহ পাক বলেছেন ফামানি তোর্রা গায়রা বাগি ওয়ালা আদ, কিন্তু কোনো ব্যক্তি যদি নিরুপায় হয়ে যায়, ফামানি তোর্রা বাধ্য হয়ে গেছে, এখন কোনো উপায় দেখছে না, না খেলে আমি মরে যাব অথবা না পান করলে মরে যাব, সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে এবং গুনহার কাজে লিপ্ত না হয়ে যদি প্রয়োজন মোতাবেক কিছু নেই তাহলে আল্লাহ পাক জায়েজ করেছেন যা দিয়ে নিজেকে বাঁচাতে পারে। আল্লাহ পাক বলছে ফামানি তোর্রা, সুতরাং যেই ব্যক্তি নিরুপায় হয়ে যাবে গায়রা বাগিন আর সেই ব্যক্তি অবাধ্য না হয় অর্থাৎ কোনো গুনাহ করে পলাতক ব্যক্তি না হয়, চুরি ডাকাতি কোথাও করেছে, খুন করেছে, তারপরে এমন জায়গায় গিয়ে আত্মগোপন করেছে যেখানে নিরুপায় অবস্থা হয়ে গেছে তার, তখন তার জন্য মৃত খাওয়া, রক্ত খাওয়া, শুকুরের গোস্ত খাওয়া আর হারাম কিছু খাওয়া জায়েজ নয়। ওয়ালা আদিন, আর সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারীও যেন না হয় অর্থাৎ অল্প খেয়ে বা অল্প পান করে যদি তার প্রাণ বেঁচে যায় তাহলে তার জন্য বেশি হারাম খাওয়া জায়েজ হবে না। ফাইনাল্লাহ গাফুর রহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল অতি মার্জনাকারী দয়াবান এসব লোকের জন্য। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম আল-কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলা আল্লাহিল কাযিব ইন্নাল্লাযিনা ইফতারুন আলা আল্লাহিল কাযিব লা ইফলিহুন। মহান আল্লাহ বলছেন হে লোকেরা, তোমরা বলিও না ওই সব জিনিসের জন্য যেগুলি তোমাদের ভাষা বা তোমাদের জবান যেগুলিকে বর্ণনা করে থাকে মিথ্যা, অর্থাৎ নিজের পক্ষ থেকে খেয়াল খুশি বলে থাকো যে হাজা হালাল এটা হচ্ছে হালাল বা হাজা হারাম এটা হচ্ছে হারাম, নিজের পক্ষ থেকে হারাম করে নিলে। আল্লাহ পাক বলছেন যে লেতাফতারু আলা আল্লাহিল কাযিব, যাতে তোমরা আল্লাহর উপর মিথ্যা রচনা করো এই উদ্দেশ্যে। ইন্নাল্লাযিনা ইফতারুন আলা আল্লাহিল কাযিব, নিশ্চয় যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করবে, লা ইউফলিহুন, কখনো পরিত্রাণ পাবে না। মাতাউন কালিল ওয়া লাহুম আযাবুন আলীম, দুনিয়া এই পৃথিবী হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু, তারপরে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। হারাম করেছিলাম, অমা জালাম নাহুম, আর তাদের আমি জুলুম করিনি, তবে তারাই নিজেদের উপরে জুলুম অত্যাচার করেছে পাপ করে অন্যায় করে। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলু সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুর রহিম। অতপর হে নবী, তোমার প্রতিপালক ওই সব লোকেদের জন্য যারা অজ্ঞতাবশত ভুল কাজ করে ফেলে, অতপর তারা তওবা করে এরপরে ওয়া আসলাহু এবং সংশোধন করে নেয়, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুর রহিম, তাহলে তোমার প্রতিপালক এসব গুনাহ ভুল করার পরে তাদের জন্য অতি মার্জনাকারী দয়াবান। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইমাম, উম্মাহ মানে তিনি ইমাম ছিলেন, অথবা একাই তিনি এক উম্মতের মতো ছিলেন, কানেতান লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কানেতা লিল্লাহ, আল্লাহর জন্য অনুগত, হানিফা এবং একনিষ্ঠ ছিলেন, ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। আরব মুশরিক কাফেররা বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছি, আর তারা 360 মূর্তি রেখে আবার চারিদিকে গাইরুল্লাহর পূজা করত। আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো মুশরিক পৌত্তলিক ছিলেন না, তোমরা কেন পৌত্তলিক? শাকিরাল্লি আন ওমেহি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার ছিলেন, ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতি মুস্তাকিম, তাকে আল্লাহ পাক মনোনীত করেছিলেন আল্লাহ পাকের বন্ধু এবং রাসূল হিসাবে, এবং তাকে সহজ সরল পথের দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছিলেন, ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, এবং তাকে আমি পৃথিবীতেও কল্যাণ দিয়েছিলাম, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন,